আবু জাহেল, আবু লাহাব মক্কার লিডাররা প্রতিবাদ করলো। সূরা সাদ 38 নম্বর সূরা 5 নম্বর আয়াতে কি বলে তারা প্রতিবাদ করেছিল, তারা সুন্দর করেই বলল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, আজালাল আলিহাতা সেটি সমস্ত আলেহাদেরকে, ইলাহের বহুবচন আলেহা, সমস্ত আলেহাদেরকে, আমরা যে এত দেবদেবীর ইবাদত করি, এত আল্লাহর পূজা করি, সমস্ত আল্লাহগুলোকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো। আজালা আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এক ইলাহ কেন্দ্রিক করে ফেললো। ইন্ন হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই, ইন্ন নিশ্চয়ই, হাযা লাশাইউন লামে তাকিদ, আরবি যারা জানেন তারা বুঝবেন কত এখানে কতটা তাকিদ তারা ব্যবহার করেছে, নিশ্চয় নিশ্চয়ই অবশ্যই, এটা একটা আশ্চর্য কথা যে সমস্ত দেবদেবী সমস্ত আলেহাদেরকে এক কেন্দ্রিক করে ফেলল। বুঝে গেল তারা না ইলাহার অর্থ বুঝেছিল, বুঝে শুনেই প্রতিবাদ করেছে, না বুঝে প্রতিবাদ করে নাই। তারা বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে আত্মার মরে মরে আর মুক্তি চলবে না, লা ইলাহার মানে হচ্ছে খানায় কামার ভিতরে বাইরে কোন দেবদেবী মূর্তির ইবাদত চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া সংসার চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোন ধর্ম, চাই সে ধর্ম ইহুদি হোক, খ্রিস্টান হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, মন গড়া ধর্ম নিরপেক্ষতাবাদ হোক, যত মতবাদ, যত ধর্ম, যত আদর্শ, সবকিছু বাতিল করে এক আল্লাহ দিন, এক আল্লাহর মতবাদ, এক আল্লাহর আনুগত্য করতে এছাড়া বাইরে যাওয়া যাবে না। বুঝে শুনে প্রতিবাদ করলো, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলিহাদেরকে এক ইলাহ কেন্দ্রীভূত করলো কি, ইন্না হাযা লাশাইউন উজাব, এই বড় আশ্চর্য কথা, বুঝে গেল লা ইলাহার অর্থ এটা, এটার নাম তাওহীদ, সমস্ত তাওহীদ এক কেন্দ্রিক করা, তাওহীদ ছিল অর্থ কি, অনেকের নাম আছে তাওহীদ, তাওহীদুল ইসলাম, কিন্তু নিজের নাম তাওহীদ ঠিকই, তার মধ্যে তাওহীদ নেই। মুসলিমদের আমি বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা, পাঁচটা, সেই পাঁচটা ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার মূল হচ্ছে ইমান, এই ইমানের মূল ভিত্তি হচ্ছে কি, তাওহীদ, ইমানের মূল ভিত্তি কি তাওহীদের, কয় রকম, দুই রকম, কয় রকম, দুই রকম, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে কি, এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলেই গন্ডগোল থেকে যায়। মক্কার কুফফাররা বুঝলো লা ইলাহা মানে বাতিল করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা মানে হলো সমস্ত আল্লাহদেরকে বাতিল করতে হবে, ইল্লাল্লাহ মানে হলো শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে, তাওহীদ। এমনি আপনি জিজ্ঞেস করেন না, দুনিয়ার যত ফেরকা আছে মুসলিমদের যারা গাছ পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলে তাওহীদ, আমরা তাওহীদবাদী। একজন উর্দু কবি খুব সুন্দরই বলেছেন, সাদার ফরস্তোন সে পুছো ও বি তাওহীদ কা নাম লেওয়া, যারা গাছের পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম। কবর ফরস্তোন সে পুছো ও বি তাওহীদ কা নাম লেওয়া, যদি কবর পূজা করে যারা, কবরে যে কি পূজা করে সেটা গেলে দেখা যায়, কবরে সিজদা করে পিছন দিকে ফেরে হাঁটে, কারণ কবরকে বিষ দেওয়া যাবে না, কবরকে বিষ দেওয়া যাবে না, এরকম সিজদা করে, টাকা পয়সা এগুলো তো সাধারণ ব্যাপার, এই লোকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারাও বলবো আমার তাও ঠিক বাদি মুসলিম, আমরাই হক মুসলিম। তাবিয়া মরাস্তুন সে পৌঁছ, যারা মহরম মাস আসতে পারে তাবিয়া নিয়ে মিছিল করো, ওদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা খাঁটি মুসলিম। পীর পরস্তম সে পৌঁছ, যারা পীরের পূজা করে এদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরাও খাঁটি মুসলিম, হাম তৌহিদবাদী হে, আমরা তৌহিদবাদী মুসলিম। পীর পূজারী যারা, এদের আকীদা দেখবেন যে কি মারাত্মক, আমি আজকে সকালে আলোচনা করছিলাম যে ওদের কিতাবে লেখা আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহরা

আল্লাহর রাসূল খেয়াল ফেলেছিলেন। এরকম আল্লাহ নবীর স্ত্রীর উপর তোহমত লাগিয়েছিল মুনাফিকরা। এমনি ভাবে এই বিষয়গুলোকে তুলে ধরে তারা প্রমাণ করল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানান ততটুকু জানেন। পক্ষান্তরে আউলিয়ায়ে কেরাম ওলিয়াল্লাহ তারা সবসময় তাদের কাস্প খোলা থাকে। কাস্প মানেই খোলা। কাস্প মানেই কি? কাস্পুন শব্দের অর্থ হল খোলা। ওরা বলে কাস্প খোলা থাকে, যাই হোক ওদের পরিভাষা এটা, কাস্প খোলা থাকে। তারা চক্ষু বন্ধ করলে আসমান জমিন এবং সাগর নিচ থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত আরো সে আদিন পর্যন্ত কোথায় কি হচ্ছে সবগুলো তারা দেখতে পায়। এই জন্যই তো নবী রাসূলের রাসূলতা মেরাজে যখন গেলেন তখন আকাশে তাকে অনুমতির প্রয়োজন হল, দরজা খুলতে হয়েছে। কিন্তু অলিরা যখন আরশের তলে চলে যান তখন আর তাদের অনুমতির প্রয়োজন হয় না, কারণ ফেরেশতারা টেরই পায় না। কবিতাও আছে তাদের, মেয়ানে আসে কে মাসু কিরঞ্জিস কেরামান কাসিমিন রাহাম খবর নিস। এই অদ্ভুত আমিও করছি আগে, আমিও করেছি আগে অদ্ভুত করে আমাদের পিসাবা করে। এই যে আল্লাহ আসে কার মাসুক নরীদের মধ্যে এমন সম্পর্ক, কেরামান কাসিমিন কোন ফেরত তার খবর থাকে না। আমাদের এইখানে সামনে মুসল্লি থাকেন একজন ডক্টর ইদ্রিস আছেন না, ইদ্রিস নাই আসছে ওনার বাসা আমরা পরশু দিন গিয়েছিলাম না কয়েকদিন আগে, উনি বললেন যে হুজুর আমাদের একটা মজলিসে আলোচনা হলো হাসান গোত্রের রাবেয়া বসরি একবার দুজনে মোরা কাবা কাস্ত হলো। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো জিব্রাইল এখন কোথায় আছেন কি করছেন? তো দুইজনে নজর দিলেন আরশে আদিন থেকে শুরু করে গোটা সৃষ্টির কোথাও জিব্রাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি দেখে যে ওনারা দুইজনই আছেন। তো বললেন যে হয়তো তুমি নইলে আমি, জিব্রাইল যেহেতু কোথাও নাই তো কোথায় যাবে, হয়তো তুমি নইলে আমি। এই যে আকীদা এটা দেখবেন বিভিন্ন কিতাবে লেখা আছে। একজন যুবক তার মায়ের কবরে আদাব হচ্ছে, চিৎকার মেরে ফেলছে, তো তখন ওই জিকিরের ফজিলতে লেখা আছে যার হাদিস এগুলো, যুবক চিৎকার মারল, লোকেরা বলল ব্যাপার কি? কয় যে আমার মায়ের কবরে আদাব হচ্ছে। তো ওইখানে আবার ওই সোয়াল আর তাবদি বললে যে কথা আছে না, এটাও তো হাদিস যে কবর আদাব না হয়ে যায়। একজনের দুই তিন লেখা পড়া ছিল, সে মনে মনে একটা দান করে দিতে, দান করে দিলে কবর আদা বন্ধ হয়ে গেছে ওই যুবক আলমদের, আমার মায়ের কবর আদা বন্ধ হয়ে গেছে। এই যে সব দেখে, এমনকি তাওয়াজ্জু দেয় মরিদদের অন্তরে, তাওয়াজ্জু দেখে মরিদ কোন পর্যায়ে আছে, কোন স্তরে আছে, মনের খবর জানতে পারে। অবসলমান জাতি গোটা সৃষ্টি এর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে, কোন পীর বুজুর্গ কোন নবী রাসূল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যতটুক জানান ততটুক জানতে পারে, এর ছাড়া জানার কোন সুযোগ নাই। কোরআনে পরিষ্কার আছে, কুল্লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াত ওয়া ইল্লাল্লাহ। হে নবী আপনি স্পষ্ট জানিয়ে দিন গোটা আসমান এবং জমিনে যা কিছু অদৃশ্য তার গায়েব এলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। নবীকে বলা হচ্ছে কুল্লা আলামুল গায়ব লাউ কুনতু আলামুল গায়ব, হে নবী আপনি বলুন আমি যদি গায়েব জানতাম, লাউ কুনতু আলামুল গায়ব লাতাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি বেশি করে বেছে নিতাম। ওয়া মা মাসানিয়াস সুউ, আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারত না। লাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, তার মানে কি? তার গায়েব জানি না। তবে ওলিদের কারামত নবী রাসূলদের মুজিজা আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু এটা নিজের নিয়ন্ত্রণে নয়। প্রমাণ কোরআন থেকে শুনুন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইউসুফকে যখন কুয়ায় নিক্ষেপ করে তার ছেলেরা গিয়ে বলল আকালাহু যিবু, কোরআনে সূরা ইউসুফ পড়বেন, আমাদের ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছে, বাগে খেয়ে ফেলেছে। এই দাবাটা হোক দেখেন না, ইয়াকুব আলাইহিস সালাম তখন কি জানতেন যে ও কুয়ার মধ্যে পড়ে আছে? তিনি কাঁদলেন, আসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেন। কিন্তু এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন,

এরপরে সে ইসলামে প্রবেশ করে এবারে তার নামাজ রোজা হজ যাকাত তাকবীর তাহলিল সবগুলো গ্রহণযোগ্য হয়। লা ইলাহা খালি পড়লেই হবে না, লা ইলাহাকে বুঝতে হবে, লা ইলাহা মানে সব বর্জন করা হচ্ছে, লা ইলাহা মানে সব আলেহাকে, সব বাতিল মাবুদগুলোকে, সব বাতিল দেবদেবীকে, সব মূর্তিগুলোকে, সব তাগুতদেরকে বর্জন করা হচ্ছে, এর নাম লা ইলাহা। এটা ছিল সব নবীদের দাওয়া। কাদের দাওয়া? কোরআন বলছে, কোরআন সে পড়ুন সূরায়ে আল আম্বিয়া একুশ নম্বর সূরার পঁচিশ নম্বর আয়াত, এখানে বলা আছে আমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন ওয়া মা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন আপনার আগে যত রাসূল প্রেরণ করেছি, আপনার আগে যত রাসূল পাঠিয়েছি সব রাসূলদেরকে একটা হুকুম দিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, অন্য কোন হুকুম দেই নাই, অন্য কোন আদেশ জারি করি নাই, একটা হুকুম কেবল জারি করেছি আল্লাহ ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন ইলাহা নেই, আর কোন মাবুদ নেই, আর কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আর কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, খাদ্যদাতা নেই, দুনিয়ার সমস্যার সমাধান দাতা নেই, মুশকিল কোষা নেই, হাত পাওয়া নেই। ও মুসলমান জাতি, লা ইলাহার মানে হচ্ছে কেউ তোমার মুশকিল আসান করতে পারে না, বিপদ দূর করতে পারে না, কেউ ফেরে না খালি হাতে, খাতা বাবার দরবার হতে, ই আসমান হায় তেরা, এ জমিন হায় তেরি মাদারে লেখা, আদমিরও লেখা আছে, ই আসমান হায় তেরা, এ জমিন হায় তেরি, এ আসমান তোমার, জমিন তোমার, ওহে খাজা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। লা ইলাহা পড়ে, কি পড়ে? লা ইলাহা পড়ে, আবার বলে বারবার হতে কেউ ফেরে না খালি, খাজা বাবা গান বাজে না, ভান্ডারি গান। ও মুসলমান জাতি, লা ইলাহার মানে হচ্ছে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, রেঙ্গা বাবা, ভান্ড বাবা, পীর বাবা, এই যত গাছ পূজা মাছ পূজা সবগুলিকে বর্জন করে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দিনের নাম, ইসলাম দিনের নাম কি? ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। পাঁচটার মূল ভিত্তি কি? ইমান। ইমানের মূল ভিত্তি কি? তাওহীদ। তাওহীদের দুই রকম, কয় রকম? দুই রকম। এক রকম হচ্ছে বর্জন, এক রকম কি? দুই রকম কি? গ্রহণ। কাকে বর্জন করতে হবে? কোরআনে আরো স্পষ্ট করে বলা আছে সূরায় বাকারা এর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরে একটা তিন নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠে আছে, লা ইকরাহা ফিদ্দিন ওয়া তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুরু বিত্বাগুত, যারা তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, কি করলো? ফামান ইয়াকফুরু বিত্বাগুত, তাগুতের সঙ্গে কুফুরি করলো, বোঝা গেল কুফুরি করা ফরজ। কুফুরি করা কি? কুফুর মানে বর্জন করা, অস্বীকার করা, ত্যাগ করা। আমরা কাকে ত্যাগ করবো? গায়রুল্লাহ তাগুতকে কুফুর করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। ফামান ইয়াকফুরু বিত্বাগুত, যে তাগুতের সাথে কুফুরি করলো, প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, বর্জন করলো, এক নাম্বার কাজ, ওয়ায়ুমিন বিল্লাহি, অতবার আল্লাহর উপরে ঈমান আনলো। কার উপরে ঈমান আনলো? এই দুইটা কাজ তারা সমন্বয়ভাবে, সমন্বিতভাবে করলো। ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো, কি ধরলো? ফাকাদ ইসতামসাকা, অবশ্যই সে শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি, ওই যে ফ্যান গুলো ঘুরে একটা কড়া আছে না, গোল যার সাথে লাগানো হয়েছে, দুর্বল হইলে দুর্বলতা ঠিক থাকবে, ফিরে মাথা পড়বে, মাথা ভাঙবে, ওটাকে বলা হয় ওরওয়া উসকা। জগে ধরার জিনিসটা, কাপের ধরার যে বস্তু, তার নাম হচ্ছে কি? ওরওয়া। ওরওয়া আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি দুইটা কাজ পূর্ণ করবো, আমার ইয়াকফুর বিত্তাগুত, কুফুর বিত্তাগুত করলো, ইমান বিল্লাহ করলো, কয়টা কাজ? কি কি বলুন? কি কি? কুফুর বিত্তাগুত বলুন, কুফুর বিত্তাগুত, দুই নম্বর ইমান বিল্লাহ, কুফুরকে তাগুতকে বর্জন করা এবং আল্লাহর ইমান রাখা, এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরল নীল উরওয়াতুল উসকা মজবুত হাতল মজবুত রশি আর যদি লাংতে পামালা তা কখনো ছিঁড়ে যাবার নয় তা কখনো এই রশি এই হাতল তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আর আপনি ছিঁড়ে জাহান্নামে পড়ে যাবে না আর যদি তোমার এই দুইটা কাজ পূরণ না হয় তুমি রশি ধরেছ খাজা বাবার রশি গাজা বাবার রশি পীর বাবার রশি তোমাকে পার করে নিয়ে যাবে জেনার খবর মুসলিম বইতে লিখেছে কারো যদি দুইজন পীর হয় তাহলে দুই পীর তোমাকে দুই জানা করে বের করে দিবে কোন পীরে বইতে লেখা আছে চরমায়ের বইতে লেখা আছে মায়ের থাকিয়া পঞ্চানম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে উর্দুতে লেখছে প্রথম কারো যদি দুইজন পীর হয় এবার উর্দুতে লেখছে তাহলে তার মানুষ হাদিস কোরআন বুঝে থাকে আগার কেটি কে দো পীর হো তো দো ডানা পকার কে ভেদ মে লে জায়গা কোই হরজ নেই বাংলা পরে পৃষ্ঠায় 56 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয় দুই পীর তোমাকে দুই জানা করে ভেস্ত হয়ে গেলে তার কি নয় আমার সমান জাতি পীর মরিদির নামে কি হয়ে শিরিক করছে আজকে আমাদের বুঝতে হবে লাই রাহা করছে জিকিরে খেলায় এই লোকগুলো মধ্যে থাকায় লাই রাহা ইল্লাল্লাহ কোথাও কোথাও বাচ্চা আমি পরিষ্কার বলছি চাওয়াই গ্রাম তালে তাল মিলিয়ে সুরে সর মিলিয়ে চিৎকার মেরে কোন জায়গায় জিকির করেন নাই লাই রাহা জিকির করেন নাই মসজিদ করে খুলুন দুশা কাবিটা পরিষ্কার করা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের তবুকের যুদ্ধে ফিরে ফিরতেছিলেন এই সময় সাহাবায়ে কেরাম উপরে উঠতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার নিচে নামতে সুবহানাল্লাহ জোরে জোরে বলতেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে সাবধান করলেন আর বললেন ইরবাউ আলা আনফুসিকুম খবরদার নিজের উপরে সবাই হও এই চিৎকার মেরে মেরে হ্যাঁ মিসকা শরীফ 201 নম্বর পৃষ্ঠা বাবু সওয়াবে তাসবিহে তাসবিহ তাহলিল সম্পর্কে যে অধ্যায় সেই অধ্যায়ের হাদিস পড়ছি আমি আনাবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার আর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম ফি সাফারিন ফাজালান নাস ইজহারুনা বিতাকবীর লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো উঠতে আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইরবাউ আলা আনফুসিকুম তোমরা নিজেদের প্রতি সদয় হও কারণ ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বান তোমরা যাকে ডাকছো সেই ব্যক্তি বধির নন তোমরা কোন বধিরকে ডাকছো না ওয়ালা গায়বান তোমাদের থেকে অনেক দূরে এমন কোন সত্তাকে তোমরা ডাকছো না ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা তোমরা ডাকছো এমন এক মহান ব্যক্তিকে মহান সত্তাকে যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমাদের কথা শুনেন দেখেন ওহুয়া মাআকুম তিনি তোমাদের সঙ্গে আছেন ওয়াল্লাযী তাদউনাহু হ্যাঁ তোমরা তাকে ডাকছো তিনি আকরাবু ইলা আহাদিকুম মিন হুলুকি রাহিলাতিহি তোমরা যে উটে বসে আছো উটের গর্দান ঝুঁকলে তোমাদের মাথার কাছে এসে যায় এর চেয়ে আল্লাহ তাআলা কাছে তার এলেন কাছে সেই এক মহান সত্তাকে ডাকছো কাজেই তোমরা এত চিৎকার মেরে জিকির করো না নিষ্কাপ 231 নম্বর পৃষ্ঠা 1 2 3 4 4 নম্বর লাইনে হাদিসটা এই হাদিস পরিষ্কার বলছে আর এই লোকগুলো লাই রাহা জিকির করে আর দল বাঁধবে এইখানে মসজিদে অর্থে নামাজ একটাকেও দেখা যায় না বৃহস্পতি বিকেল আসতে দেখা যায় মাত্র জিকির করতে আসে আমি পরিষ্কার বলি এই জিকির কারবার কাম করেন নাই তাবিন করেন নাই চিৎকার মেরে মেরে সুরে সর মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে তালে তাল মিলিয়ে লাই রাহা জিকির করো আর শিরিক করো বেদাত করো বইয়ের মধ্যে লিখেছে ওই পীরের আরেক বই বেদে মারফাতে লিখেছে যে এক অলি যাচ্ছিল একটা বাচ্চা নিয়ে একটা লোক তার রাস্তায় কাঁদছে অলি জিজ্ঞেস করলেন তুমি এটা কাঁদছো কেন বেদে মারেফা পৃষ্ঠা নাম্বার 15 ফার্স্ট লাইন ওই পৃষ্ঠা পড়ে ভরো না লেখছে যে অলি জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন বৃদ্ধা বলল আমার একটা পুত্র সন্তান ছিল তাকে সে মরে গেছে একটা নাতি ছিল 12 বছরের নাতি একটা গাভী লালন পালন করে কোন রকম দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো এখন হুজুর সেই ব্যক্তির রাত আমার সামনে দেখিতেছেন আমার কোন উপায় নেই সেজন্য কাঁদছি অলি সাহ আল্লাহর অলি জিজ্ঞেস করলেন এটা কি সত্য বৃদ্ধা বললেন সত্য হওয়াতে কোনো মিথ্যা সন্দেহ নেই অলি বললেন এই ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে দাও ছেলে দাঁড়িয়ে গেল নানু কোথায় নানু করে গেল নানু জিজ্ঞেস করলো বাবা তুমি তো মরেছিলে কেমনে বাঁচলে আল্লাহর অলি আমাকে জীবিত করেছেন এ এই খবর খাঁটি মুসলমান বাদশাহ দরবারে পৌঁছানো হলো। মুসলমান বাদশাহ বললেন, অলি সাহেবকে ডাকালেন, বললেন, হুজুর আপনি এই বৃদ্ধের নাতিকে কিভাবে জীবিত করিয়াছেন? হুজুর বলিলেন, অলি কুতুব সাহেব বলিলেন, কুতুব সাহেব বলিলেন, আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলেন, আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন অলি সাহেব বলিলেন, মাবুদের কাছে আমার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। একটা নাতি ছিল, বড় বছরে কোন রকম গাভী লালন পালন করে দুগ্ধ পান করে আমাকে বাজায় রাখতো, তাকেও নিয়ে গেল। সেই জন্য মাবুদের দরবার থেকে, রুহু জগৎ থেকে একেবারে জোর পূর্বক রোজা ছিনিয়ে নিয়ে আসছে। মাবুদের আন্দাজ নাই, আল্লাহর আন্দাজ নাই, এই কথা বলে তার ইমান থাকবে? অমুসলমান জাতি, সেজন্য আমি বলেছি, শুরুতে বলেছিলাম, এই সমস্ত ছবিবাদের পীরবাদের মুরিদবাদের আকীদা হচ্ছে আল্লাহর অলিরা নবীর সঙ্গে যে অনেক বড়, অলিরা সব দেখতে পায়, তাদের পাওয়ার নবীর সঙ্গে দেখ বড়, রুহু ছিনিয়ে নিয়ে ফেললাম বাবা কি ক্ষমতা। এই আকীদা দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ওই মুরিদ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পীর। এখন আরো যখন আকীদা, পীরের মুসাববা তাকবীর করতে হয়, তাকব্বুরে শেখ পীরের তাকবীর অঙ্কর অঙ্কন করতে হয়, আবার তাতে লেখে কুতুব বাগের পীর লেখছে যে পীরের তাকব্বুর করতে হবে প্রথম চেহারা নয়, প্রথম চেহারা তো অনেক বড় জিনিস, পায়ের দিক থেকে শুরু করতে হবে, পা নিয়ে কল্পনা করে পীরের অন্তরে অন্তরের মাথায় ধরবে, তারপরে আস্তে আস্তে দেহ, তারপরে পীরের চেহারা, এইভাবে অন্তরে পীরকে বসাইয়া এরপর ধারণা করতে হবে, আমি আমার কলবের দিকে মোতাবজ্জি হচ্ছি, আমার কলব আমার পীর সাহেবের কেবলার কলবের দিকে, পীর সাহেব কেবলার কলব, তার ফেলসেরা তত পীর মাসায় তাদের ভাইয়ের মাধ্যম হয়ে এরপরে আল্লাহর দিকে। আমার কলমান জাতি, আমি বলে থাকি, তুমি যখন তোমার পীরের দিকে কলব মোতাবজ্জি করলা, ওই সময় যদি পীরের কলব আল্লাহর দিকে মোতাবজ্জি থাকে তাহলে ভিন্ন কথা, তাহলে একটা সেই করলাম। আর যদি ওই সময় তোমার পীরের কলব থাকে পায়খানার দিকে, তোমার কলব কই দিবে? আমি আমার কলবের দিকে মোতাবজ্জি, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জি, পীর সাহেবের কলব তার পায়খানায় মোতাবজ্জি, আমার কলব পায়খানায় মোতাবজ্জি। আরো জঘন্য, তুমি যখন তোমার পীরের দিকে কলব মোতাবজ্জি করছো, তোমার পীর সাহেব তখন তার বউয়ের দিকে মোতাবজ্জি, তাহলে কি হচ্ছে? তাহলে আমি আমার পীরের দিকে মতো আসছু, আমার পীরের কলব তার দেবীর দিকে মতো আসছু, আমার কলব পিসের দেবীর দিকে মতো আসছু। এই সব জঘন্য শিরিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের লা ইলাহা জিকির করে। এই জন্য শুনতে বলেছি সব নবীদের দাঁড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের দাঁড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী দাঁড়াচ্ছিল কি? সব নবী দাঁড়াচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এইখানেই পার্থক্য, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সব নবীদেরকে আমি, সব রাসূলদেরকে আমি এই মর্মে ওহী করেছি, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদুনি, একমাত্র আমায় ইবাদত করো। কয়টা রকম হলো? দুই রকম। সূরা নাহল এর 36 নম্বর আয়াতে বলো, সেখানে পরিষ্কার বলা আছে, ওয়ালাকাদ আরসালনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব উম্মতের কাছে, সব জাতির কাছে, সমস্ত লোকদের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, আমি আব্দুল্লাহ ওয়াজতানিবু তাগুত, সমস্ত নবীদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, এক আল্লাহর ইবাদত করবে, সমস্ত তাগুতকে বর্জন করবে। কাদেরকে বর্জন করবে? তাগুত কি জিনিস আলোচনা আগেও করেছি, আবারও করবো ইনশাআল্লাহ। সব নবীদের দাওয়াত চলে লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম নবীদের কথা আছে কোরআন শরীফে, আমি ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আগামী জুমাতে যেহেতু আবার শবে বরাত আসতেছে, ওখানে আলোচনা হবে, তবে শবে বরাত সম্পর্কে আমি বলে দিচ্ছি, শবে বরাতের সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, সুনির্দিষ্ট কোনো রোজা নেই। প্রতি মাসে যারা রোজা রাখেন তাদের মাসে 13, 14, 15 তারা এই মাসেও রাখবেন, 13, 14, 15 তারিখ আইয়ামে বিরুদ্ধের রোজা আল্লাহর রসুল রাখতেন, আপনারাও রাখেন। সাধারণ মাসে এমনি আল্লাহ রসুল ইবাদত বেশি বেশি করতেন, সেই হিসেবে করতে পারেন, কিন্তু এই শবে বরাত আসলে দেখা যায় মাশাআল্লাহ হালুয়া রুটির ছড়াছড়ি। কি জন্য? কি সুন্দর যুক্তি, যে আল্লাহর নবী ওহুদের যুদ্ধে যখন দামদান শহীদ হয়ে গেল, তখন আরবের খাদ্য রুটি আর গোস্ত খেতে পারেন না, হালুয়া রুটি খেয়েছিলেন। আমি বলি ঠিক আছে, যদি এটাই হয়, ওহুদের যুদ্ধ হয়েছিল কোন সময়? শাওয়াল মাসে। কোথায়? শাওয়াল মাসে। ওইটার সাথে কোন সম্পর্ক আছে? তুমি শবে বরাত পালন করছো শাওয়াল মাসে, আর হালুয়া রুটি খাচ্ছ শাওয়াল মাসে, আর নবীর ডান মাস হয়ে গেল দুই মাস পরে আরো শাওয়াল মাসে। কিসের ঘটনা? মিথ্যা সব না রুয়া একটা তো বলতে হবে। পাবলিক তো হিসাব করে না যে শাওয়াল ওদের যুদ্ধ কবে হয়েছিল, কিন্তু একটা বললে তো মেনে নেবে, কারণ জানে এই জাতি অন্ধ, যেভাবে না সেভাবে বুঝবে তা। এই হালুয়া রুটি এগুলো না, আমি পরিষ্কার বলছি, অনেকে গোপনে এইগুলো করে, হুজুরকে ধোকা দেয়। ইমাম সাহেবের কোন ঠিকানা নাই, তুমি যদি শিরিক করো বেদাত করো, ইমাম সাহেব কোন ঠিকানা আছে? ইমাম সাহেবের দায়িত্ব আছে, মেম্বারে তোমার বসিয়েছ হক কথা বলার জন্য। কামতের মাঠে আমাকে যখন জিজ্ঞেস করলাম তুমি হক কথা কেন বলেন নাই, তোমাকে ভ্রান্ত করা হয়েছিল। কামতের মানে জিহ্বাটা এই সমস্ত বক্তারা হক গোপন করে আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে ফেলা হবে, সেজন্য সেই জাহান্নামের কেচির থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনাদের হকের দাওয়াত দিয়ে বলছি, শনিবার রাতের হালুয়া রুটি মেধা মেধা মেধা যদি কোনো ব্যক্তি করে সে হারাম করলো, মেধা করলো সে। মুসলমান জাতি শনিবার রাতে বাতি জ্বালায় মোমবাতি, হিন্দুদের দীপালী পূজা ও সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনদের নবীরে করেন নাই, এই দীপালী পূজা হিন্দুদের এখান থেকে আসলে এই সমস্ত প্রসাদ খাওয়ার পূজা করার জন্য। কি এক আজীব অবস্থা, এবাদত করো, এবাদত করতে না করছি না, কিন্তু এই সমস্ত হালুয়া রুটি এই দেবদেবী পূজা করা এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই বেদাত গুলো থেকে পটকাবাদি পটকাবাদি স্থান আছে কোথাও? এই পটকা বুঝায় কত টাকা অপচয় করে, একটা হাতে যেমন টাকা লক্ষ লক্ষ টাকা মুসলমান ব্যয় করে এই পটকাবাদির পিছনে, এই হালুয়া রুটির পিছনে, যেখানে মুসলিম জাতি না খেয়ে আছে, গরিব দেখে সাহায্য করতে বলে সেই সবের খবর নাই পটকাবাদি। আর বাতি জ্বালানো কোন কোন মসজিদেও সাজায়, মনে হয় যেন বিয়ার ঘর সাজায়, আরব সজ্জা করে। এই আরব সজ্জা করা, হালুয়া রুটি করা, এইগুলো সম্পূর্ণ বেদাত। আমার আলাই না ইল্লাহ বলা, আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আমি পৌঁছিয়েছি। ও আমার জাতি কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে পৌঁছেছে, তোমরা সাক্ষী দেবে? হ্যাঁ পৌঁছে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। আরা হালবাল্লা তাহলে পৌঁছেছি, আমার দায়িত্ব আদায় করেছি। এরপরে যে কোনো ব্যক্তি শিরিক করে বিদআত করে এই এলাকায় কেউ হালুয়া রুটি বানায়, সে নিজে গুনাগার হলো, অন্যদেরকে গুনাগার বানাবার সাহায্য করলো, তুমি হালুয়া রুটি দেরি খাও, আপত্তি আছে কিছু? কিন্তু ওই দিন এবার মনে করে খাওয়া একটা বেদাত, দেরি খাও, আজকে খাও, আজকে তো খাওয়া শুরু করো, মাছ বেশি খাও, আমার কোন আপত্তি নাই। কিন্তু ওই দিন কেন খাস করে এই এলাকার চরম বেদাত, এবারতের নামে কোন রোশনকে চালু করা বেদাত, এমনি হালুয়া রুটি খাওয়া নিষেধ করছি না, সেদিন আপনি এবাদত করুন। ইনশাআল্লাহ সাদাবাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জুমাতে হবে, কতটুকু সহি কতটুকু গলত, কি করণীয় কি বর্জনীয়, আগামী জুমাতে আগের থেকে আসবেন। এবং এখানে আমরা বিস্তারিত কোরআন সুন্নাহ আলোচনা করার চেষ্টা করব। আমি যেহেতু এটা সামনের জুমার দিনই হতে পারে, এই জন্য হয়তো হবেই ওই দিনই সেই সাদাবাতের দিন, তো এই জন্য আমি আগেই বলে দিলাম এই সমস্ত কুসংস্কার, এই বেদাত, পটকাবাজির সবে বারাত, হালুয়া রুটির সবে বারাত, আরব সজ্জার সবে বারাত, মোমবাতির সবে বারাত, এইগুলো বর্জন করে বরং শাবান মাস রমজানের আগের মাস এবাদত বেশি করেন, সেভাবে এবাদত করতে কোন আপত্তি নেই, এবাদত করতে পারেন। কিন্তু সুনির্দিষ্ট ভাবে এটার জন্য কোন এবাদত নাই, নামাজও নাই, রোজাও নাই। যারা আইয়ামে বিজার রোজা রাখেন তারা এখনো রাখেন, তিনটা রাখেন, তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখ রোজা রাখা প্রত্যেক মাসে আরবি তাদের রাখা, আল্লাহ রসুলের একটা নকল এবাদত শুননা আমরা সেটা রাখতে পারি। এবাদত তারা প্রতি রাতে হাদিসে বলা আছে, আল্লাহ তারা প্রতি রাতে শেষ ভাগের প্রথম আকাশে আসেন, ডাকেন, কে আছো ক্ষমা করা আপনি ক্ষমা করে দিব, কে আছো রিজিক সন্ধ্যা রিজিক দান করবো, এরকম ডাকেন, আমরা প্রতি রাতে এবাদত করতে পারি, সেই হিসাবে কোনো বাধা নেই। এই জন্য তুই যতটুকু অতটুকু আমরা করবো, যা বর্জনীয় তা বর্জন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক শরিয়াত মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সমস্ত শিরিকের বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।